আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের মহান মালিক এবং প্রতিপালক, আমাদের মহান মালিক এবং মনিব, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে মোবারক সময় ঈদুল আজহার তৃতীয় দিন জুমাবার ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসার এবং তার মেহমান এবং প্রতিবেশী বলার তৌফিক দান করলেন। এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকরগুজার হই, মহব্বতের সাথে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলার দয়ার করুণা তিনি আমাকে আপনাকে তার খাস বান্দাদের সুরত দান করেছেন এবং ইবাদতের জন্য তৌফিক দান করেছেন। ইবাদতের জন্য যেই সময় যেই মুহূর্তগুলো আমরা ব্যয় করতেছি, যেই সময়গুলোকে কাজে লাগাইতেছি, এই সময়গুলো আখেরাতের জীবনে পরকালীন জীবনে স্বর্ণ আর চাঁদের চেয়েও কোটি কোটি গুণ দামি হয়ে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। পক্ষান্তরে যেই সময় আমরা ইবাদত ছাড়া কাটাইতেছি, জিকির ছাড়া কাটাইতেছি, ওই সময় আমার আপনার জন্য আফসোসের কারণ হবে। জন্য কিয়ামতের দিনের এক নাম হল ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। ওই দিন আফসোস হবে, পরিতাপ হবে, আক্ষেপ হবে যে কেন আমি জিকির ছাড়া একটা মুহূর্ত কাটিয়েছিলাম, ইবাদত ছাড়া কেন একটা মুহূর্ত আমি ব্যয় করেছিলাম, ওই দিন আফসোস হবে। এই জন্য আফসোসের দিন, কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, সাবধান করে বলেছেন, ওয়াংজিরহুম وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. الله تعالى বলেন, হে নবী, আপনি সতর্ক করেন, উম্মতকে সাবধান করেন, সতর্ক করেন আক্ষেপের দিন সম্পর্কে, পরিতাপের দিন সম্পর্কে, আফসোসের দিন সম্পর্কে। ইল কুবিয়াল আমর, যেই দিন সিদ্ধান্ত হয়ে যাবে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে। কেন সতর্ক করার কথা বলেছেন আল্লাহ তাআলা? বলেন, ওহুম ফি গাফলা, মানুষেরা গাফিলতির মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। ওহুম লা ইউমিনুন, মানুষেরা ঈমান আনতেছে না, মানুষেরা ঈমান আনার গুরুত্ব বুঝতেছে না, আমলের গুরুত্ব বুঝতেছে না। এই জন্য মানুষদেরকে সাবধান করেন, সতর্ক করেন। ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার প্রতি দয়া করেছেন, বিশেষ অনুগ্রহ আর দয়া করেছেন যে তিনি আমাকে আপনাকে ইমানের দৌলত দান করেছেন। ইমানের চেয়ে বড় নেয়ামত আর কিছুই হইতে পারে না। সেই নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, তাওহীদ দান করেছেন, এবং সেই তাওহীদের নেয়ামতের তুফাইলে আমাকে আপনাকে এই ঘরের প্রবেশ অধিকার দান করেছে। যাদের ইমান নাই, যাদের হিদায়াত নাই, তাদের এই ঘরের প্রবেশ অধিকার নাই, তাদের এই ঘরের প্রবেশ অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ঘরের মেহমান বানিয়েছেন, এই ঘরের সম্মানিত প্রতিবেশী বানিয়েছেন। এই ঘর সাধারণ ঘর নয়, দুনিয়ার বাসা বাড়ির ঘরের মতো নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরকে তার নিজের সত্তার দিকে সম্বোধন করে বলেছেন, ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। দুনিয়ার সকল মসজিদ আল্লাহ তাআলার ঘর, সকল মসজিদ আল্লাহ তাআলার ঘর। সুতরাং এই ঘরে এসে একমাত্র তোমরা আল্লাহরই ইবাদত করবে, অন্য কারো নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই ঘরের প্রবেশ অধিকার দান করেছেন এবং এই ঘরের সম্মানিত মেহমান হিসেবে নির্বাচিত করেছেন। জিলহজ মাসের আজকে 12 তারিখ, ঈদুল আজহার তৃতীয় দিন, এখনো ঈদের দিনই চলতেছে, যেহেতু কুরবানির ঈদ। ঈদুল আজহা 3 দিন পর্যন্ত চলে, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ। আজকে ঈদুল আজহার তৃতীয় দিন এবং জুমার দিন আল্লাহ তাআলার কাছে বড় মহিমান্বিত দিন, মর্যাদান্বিত দিন। আজকের দিনের মূল আলোচনা হিসাবে আমি আপনাদের সামনে সূরায়ে আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য সময়ের আলোচনা, এই আলোচনা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রোতা এবং বক্তা উভয়ের আমলের জন্য জরিয়া বানিয়ে বানিয়ে দেন, মাধ্যম বানিয়ে দেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন এবং এই লক্ষ্য আর উদ্দেশ্য কিভাবে অর্জন হবে তার জন্য কর্মপন্থা বাদ দিয়ে দিয়েছেন। যারা ওই কর্মপন্থাকে ফলো করে চলবে, অনুসরণ করে চলবে, তাদের জন্য পুরস্কারের ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতে কারিমা একটি পরিপূর্ণ আয়াত, কোরআনে কারিমের একটি পরিপূর্ণ আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, আপনি বলে দিন, কুল, কোরআনে কারিমে অনেক আয়াতের শুরুতে, অনেক সূরার শুরুতেও এই শব্দটি এসেছে, কুল। আমরা সকলেই জানি কার কুল। কোরআনে কারিমের 30 পারাতে শেষের দিকে যে 4 কুল আছে, এটা তো প্রসিদ্ধ, সকলেই আমরা জানি। চারটা সুরার শুরুতে কুল আছে, ওরকম ভাবে সুরায় জিনের শুরুতেও কুল আছে। আবার বিভিন্ন সুরার মাঝখানে আল্লাহ তবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মাঝখানে এরকম কুল শব্দ এনে নবীকে বলে দিয়েছেন, এ নবী আপনি বলে দিন, আমার কথা আপনার জবান, আপনি উম্মতকে বলে দিন, জানিয়েছেন কুল, হে নবী আপনি বলে দিন, তার মানে কথা আল্লাহ তাআলার, কিন্তু হে নবী আপনার জবানে আপনি বলে দিন। এমনি তো পুরা কোরআনে কারীম আল্লাহ তাআলার কথা, 6663টি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, এগুলি নবীর জবান থেকে বের হয়েছে, কিন্তু সবগুলো যদিও নবীর জবান থেকে বের হয়েছে আল্লাহ তাআলার কথাই, কিন্তু কিছু কিছু কথার ক্ষেত্রে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, কুল এই শব্দটা ব্যবহার করা হয়েছে। সব আয়াতের মধ্যে কুল আসে নাই, কিছু কিছু আয়াতের মধ্যে, কিছু কিছু সুরার মধ্যে কুল শব্দ এসেছে। কেন এসেছে? মুফাসসিরিনে কেরাম তার কারণ লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল শব্দ এনে একথা বুঝাই দিয়েছেন, জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, আমার রেজামন্দি যদি হাসিল করতে চাও, তাহলে নবীর মাধ্যমে তোমরা আমার রেজামন্দি হাসিল করতে পারো, নবীর মাধ্যম ছাড়া কখনো আমাকে পাওয়ার আশা করতে পারো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই মধ্যস্থতার বড় প্রয়োজন, এই মধ্যস্থতার জন্যই কুল শব্দ ব্যবহার করেছেন, হে নবী আপনি বলে দিন, আর যেই কথা আপনি বলে দিবেন এই কথার জন্য আপনি সাক্ষী হয়ে থাকলেন, আপনি সাক্ষী, এই কথাটা গুরুত্বপূর্ণ কথা আপনি জানিয়ে দিন। কি জানিয়ে দিতে বলেছেন নবীকে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগতের মানুষ, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পাইতে চাও, আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা এবং তার দয়া আর অনুগ্রহ পাইতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে এই আয়াতে কারিমার মধ্যে প্রথমেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। লক্ষ্য আর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য বানিয়েছেন তার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলাকে পাওয়া। ভাই, দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, মালিককে যদি পেয়ে যায়, তাহলে সে সব কিছুই পায় গেল। একজন ব্যক্তির মনে করেন কিছুই নাই, নাম ধাম নাই, প্রভাব প্রতিপত্তি নাই, সমাজে তার কোনো কদর নাই, মূল্যায়ন নাই, সম্পদ নাই, পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, মাওলার সাথে তার পরিচয় আছে, মাওলায় কারিম আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে। আল্লাহ তাআলাকে পাইছে, মাওলাকে পাইছে, তাহলে কিতাবে আসতেছে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আল্লাহর ভাষায়, রসুলের ভাষায়, সে সব কিছুই পায় গেছে। মানলাউল মাওলা ফালাউল কুল, আল্লাহ তাআলা যার জন্য হয়ে গেছেন, যিনি আল্লাহর জন্য হয়ে গেছেন, আল্লাহ তাআলাকে পাইছেন, তার সব কিছুই হয়ে গেছে। পক্ষান্তরে একজন মানুষের মনে করেন সব কিছুই হয়েছে, সব কিছুই হয়েছে, তার নাম ধাম আছে, প্রভাব প্রতিপত্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সমাজের কদর আছে, সব কিছুই আছে, কিন্তু একটা জিনিস নাই, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক নাই, আল্লাহ তাআলাকে সে পায় নাই, মালিককে চিনে নাই, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় সে কিছুই পায় নাই। সে দুর্ভাগা, সে হতভাগা, দুনিয়াতেও দুর্ভাগা, পরকালীন জিন্দগিতেও হতভাগা হিসেবে পরিগণিত হবে, সে কিছুই পায় না। যেন ভাই আল্লাহ তাআলাকে পাওয়া, এটাই হলো আমাদের জীবনের মূল টার্গেট, মূল লক্ষ্য আর উদ্দেশ্য, এটা আল্লাহ তাআলা প্রথমেই চিহ্নিত করে দিয়েছে। قل إن كنتم تحبون الله النبي আপনি বলে দিন, হে জগতের মানুষ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পাইতে চাও, যেটা তোমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য। জন্য ভাই একজন মুসলমান সে আল্লাহ তাআলাকে চিনে, মালিককে চিনে মালিকের প্রতি তার ইমান আছে, এটা তার সবচেয়ে বড় সম্পদ। যদি তোমরা আল্লাহ তাআলাকে পাইতে চাও আর এটাই তোমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য, তাও এই লক্ষ্য আর উদ্দেশ্য কিভাবে হাসিল হবে, কিভাবে অর্জন হবে, আল্লাহ তাআলা তার কর্ম পদ্ধতি কর্মপন্থা বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, যদি তোমরা আমার ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, আমার দয়া আর অনুগ্রহ পাইতে চাও, তাহলে আমার রসুলের সেবা, আমার রসুল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করো, তার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে আমার প্রিয় পাত্র বানিয়ে দিব, আমার দয়ার অনুগ্রহ তোমাদেরকে আমি দান করব। ভাই, আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো কি, মধ্যস্থতা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর অনুকরণ। এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের অনুকরণ, এটা আমার আপনার জীবনের মধ্যে আসতে হবে। আল্লাহ রসুল যা যা নিয়ে এসেছেন, দিন হিসাবে যা যা এনেছেন, সব কিছুকেই আমাদেরকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। সূরাতুল হাসনের আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অমা আতাকুমুর রাসূল ফাখুযু অমা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষ, তোমাদের রাসূল, তোমাদের রসুল যা যা নিয়ে এসেছেন দিন হিসাবে, সেগুলিকে তোমরা গ্রহণ করো। আদেশ হিসাবে যা যা নিয়ে এসেছেন সেগুলি গ্রহণ করো, আর যেগুলি থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি থেকে তোমরা বিরত থাকো। ভাই, আল্লাহ রসুল কি নিয়ে এসেছেন? আল্লাহ রসুল ইবাদত নিয়ে এসেছেন, আল্লাহ রসুল নামাজ নিয়ে এসেছেন, আল্লাহ রসুল জাকাত নিয়ে এসেছেন, আল্লাহ রসুল হাজ নিয়ে এসেছেন। দিনের প্রত্যেকটি কাজ, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। এজন্য আমাদেরকে সেগুলি অনুসরণ করতে হবে, ওগুলিকে মানতে হবে, তাহলেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মধ্যস্থতা মাধ্যম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কুল শব্দ বলা হয়েছে, নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা এই মধ্যস্থতার কথা জগৎবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, এই মধ্যস্থতা ছাড়া তোমরা আমি আল্লাহকে কেউ পাইতে পারো না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক একটি আয়াতকে কিয়ামত পর্যন্ত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল শব্দ এনে এই কথা বুঝা দিয়েছেন যে নবীকে ছাড়া, নবীর হাদিস ছাড়া শুধু আল্লাহ তাআলাকে পাওয়ার আশা করা যায় না। এক শ্রেণীর মানুষ আছে, যুগে যুগে ছিল, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে, হাদিসকে অস্বীকার করে। এটাকে বলা হয় ফেতনা ইনকারে হাদিস, হাদিসকে অস্বীকার করার ফেতনা। অতীত যুগেও গেছে, বর্তমান যুগেও আছে, কেমন পর্যন্ত যেহেতু ফেতনার যুগ থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জানা দিয়েছেন যে নবীর কথা ছাড়া, হাদিস ছাড়া, নবী ছাড়া তোমরা আমার সান্নিধ্যতা অর্জন করতে কখনো পারবে না, কোরআনকে বুঝতে পারবে না, এবং আমার রেজামন্দি হাজির করতে কখনোই পারবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুল শব্দ এনেছেন, ফুল শব্দ এনে নবীকে মাধ্যম বানিয়েছেন, মধ্যস্থতা বানিয়েছেন, যে নবীর মাধ্যমেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। এই জন্য ভাই, আমরা যেমন আল্লাহ তাআলার প্রশংসা সূচক যেমন কালিমা পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, এরকম ভাবে নবীর উপরে দুরুদও পড়তে হয়। যে কোনো আমলের মধ্যে নবীর উপরে দরুদ পড়তে হয়, আগে পরে দরুদ পড়তে হয়। কেন? ওই আমলটা আল্লাহ তাআলার কাছে মঞ্জুরি, মঞ্জুরি লাভ করার জন্য, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য। যেন কিতাবে আছে, ছোট আমল হোক, যে কোনো আমল হোক, যদি শুরুতে দরুদ পড়া যায় আর শেষে দরুদ পড়া যায়, এই দরুদের রসিলায়, তার হাবিব মাহবুবের রসিলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝের আমলটিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দেন। কিন্তু বেশি থেকে বেশি দরুদ পড়া আমরা অনেকে খেয়াল করি না। মসজিদে যখন ঢুকেছি, দরুদ পড়েই ঢুকেছি আমরা। মসজিদে ঢোকার যে দোয়া আছে, দোয়ার মধ্যে আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এখানে বিসমিল্লাহ মুসলমানদের প্রত্যেকটি কাজ যেটা ভালোই থেকে ভালোই হবে ওই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ এটা সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত বড় দোয়া যদি আমরা নাও জানি কমপক্ষে বিসমিল্লাহ এতটুকু পড়া যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া তাহলে মসজিদে ঢুকতে আমরা বিসমিল্লাহ পড়লাম আবার দরুদ পড়লাম দরুদের কোথাও আছে মসজিদে প্রবেশের দোয়ার মধ্যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সালাত এবং সালাম আল্লাহ রসুলের উপরে বর্ষণ করা হলো দরুদ বর্ষণ করা হলো দরুদ পাঠানো হলো এরপরে আমার আপনার দোয়া মসজিদে ঢোকার দোয়া যেটা আমরা সকলেই জানি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি হে মাওলা আমার জন্য খুলে দাও তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও এই ঘর রহমতের দরজার ঘর এই ঘরে আসলে রহমতের দরজা খুলে যায় রহমতের দরজা যেগুলি আমরা নিজেরাই তালা লাগাইছি কিসের দ্বারা গুনার দ্বারা আমরা গুনাহ করছি আমরা নাফরমানি করেছি নাফরমানি করে আল্লাহ তাআলার রহমতের দরজায় নিজেই লক করে দিয়েছি তালা লাগিয়েছি আর আমরা শেকায়ত করি কি আল্লাহর বিরুদ্ধে শেকায়ত করি কই এত দোয়া করি কবুল হয় দোয়া কিভাবে কবুল হবে নাফরমানি করে গুনাহ করে আমরা রহমতের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছি সেই বন্ধ খোলার জন্য তো আমাদের কাছে ব্যবস্থা আছে আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছেন চাবি দিয়েছেন বান্দা তুমি রহমতের দরজাগুলো খুলো তুমি তো বন্ধ করেছো খুলো তওবা ইস্তেগফার যদি বান্দা করে গুনাহ থেকে যদি তওবা ইস্তেগফার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরজা সমূহ যেগুলি আমি আপনি লক করে দিয়েছি বন্ধ করে দিয়েছি সেটা আল্লাহ তাআলা খোলার ব্যবস্থা করে দেন বান্দার জন্য রহমতের ফয়সালা করে দেন এজন্য ভাই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর রেজামন্দে হাসিল করার জন্য সুন্নাত হলো মাধ্যম নবীর অনুসরণ হলো মাধ্যম নবীর অনুসরণ ছাড়া সুন্নাতকে মানা ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যায় না আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ লাভ করা যায় আমার আপনার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য আল্লাহ তাআলাকে পাওয়া আর এই উদ্দেশ্য অর্জন হবে হাসিল হবে নিজের দ্বারা নবীর সুন্নাতের অনুসরণের দ্বারা নবীর সুন্নাতের মধ্যে সব আছে ফরজ যেমন আছে আদেশ সমূহ যেমন আছে ওরকম নিষেধ সমূহ আছে সবগুলো আছে আল্লাহ নবীর আদর্শের মধ্যে মূর্তি পূজা নাই আল্লাহ নবীর আদর্শের মধ্যে ইহুদিবাদ নাই আল্লাহ নবীর আদর্শের মধ্যে খ্রিস্টানবাদ নাই নাসারাবাদ নাই এগুলি নাই এই আজ যখন নাজিল হইতেছিল ওই সময় আরবে বৃহৎ তিনটি দল ছিল এই আজ যে সময় নাজিল হইতেছিল এক দল ছিল তারা মূর্তি পূজারী যারা মক্কার আরব আরবের লোকেরা মূর্তি পূজারী তারা বৃহৎ একটি দল হিসেবে ছিল আর কিছু লোক ছিল ইহুদি যারা এরকম ভাবে বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান আর একদল ছিল নাসারা খ্রিস্টান যারা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান যেটা কোরআনে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা মূর্তি পূজা কেন করো ওরা এক পর্যায়ে বলল আমরা মূর্তি পূজা করি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার মানে যত মত আছে যত মতাদর্শ আছে ধর্মের নামে যত অধর্ম আছে সবগুলোতেই উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া কিন্তু তারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই পন্থা আছে যেই ব্যবস্থা আছে সেটাকে তারা গ্রহণ করে না মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা মূর্তি পূজা কেন করো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মূর্তি পূজা ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো যে ইহুদিরা তোমরা যে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করো কেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার মানে সকল ধর্মে এটা উদ্দেশ্য যে আল্লাহ তাআলাকে পাওয়া আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহর দয়ার অনুগ্রহ লাভ করা কিন্তু তার পদ্ধতি কি হবে তার কর্মপন্থা কি হবে এটাদের মধ্যে সবাই ভুল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতকে নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানিয়ে দিলেন, ইহুদিবাদকে জানিয়ে দিলেন, খ্রিস্টানবাদকে জানিয়ে দিলেন, মূর্তি পূজারীদেরকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহর রেজামন্দি লাভ করতে হলে নবীর অনুসরণ জরুরি, নবীর সুন্নাত জরুরি। আর নবীর সুন্নাতের মধ্যে মূর্তি পূজা নাই, নবীর আদর্শের মধ্যে মূর্তি পূজা নাই, ইহুদিবাদ নাই, এরকম ভাবে খ্রিস্টানবাদ নাই, এগুলি কিছুই নেই। এই জন্য ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে সেই ইহুদিবাদ থেকে, খ্রিস্টানবাদ থেকে এবং মূর্তি পূজারী থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে হেফাজত করে তাওহীদের মতো মহান নেয়ামত দান করে। এই জন্য আমাদের জন্য সুন্নাতের অনুসরণ এটা একেবারেই সহজ বিষয়, এটা কোনো কঠিন বিষয় নয়। আমরা তো সুন্নাতের নিকটে, সুন্নাত থেকে দূরে নয়, আমরা একেবারেই নিকটে। যেন প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নাতকে অনুসরণ করা, সুন্নাতকে অনুসরণ করে নবীর আদর্শ কি, নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে চলাফেরা করেছেন, এগুলি কোরআনের পাতায় পাতায় আছে, সেগুলিকে নবীর সিরাত বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীর আদর্শকে, আমাদের জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য উত্তম মধ্যস্থতা বানিয়েছেন, উত্তম মাধ্যম বানিয়েছেন, এই জন্য সেগুলিকে আঁকড়ে ধরা। এই জন্য কিতাবে লেখছে সুন্নাত তো অনেক আছে, অনেক সুন্নাত আছে, তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত। ওরা ভাই গ্রামগণ কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গবেষণা করে বলেছেন যে তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত যদি মানুষের আমলে এসে যায়, মানুষ যদি এদের উপরে পাবন্দি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য অনেক অনেক সুন্নাতের উপরে আমল করা তার জন্য সহজ করে দেন। এই তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত, তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, এক নম্বর সুন্নাত হলো বেশি বেশি অধিক হারে সহি শুদ্ধভাবে মানুষকে সালাম দেওয়া, বিশেষ করে আগে আগে সালাম, চলতে ফিরতে হাঁটতে মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, সালামের প্রচার এবং প্রসার করা। একবার দুইবার সালাম দিলে এটা প্রচার প্রসার বলে না, প্রচার প্রসার মানে বারবার বারবার অধিকারে দেওয়া, এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় আফসুস সালাম, ইফসাউ সালাম, সালামের প্রচার প্রসার করা এবং বিশেষভাবে সালাম আগে দেওয়ার চেষ্টা করা। আমরা সালামের অপেক্ষায় থাকি, আমরা অনেকেই সালামের অপেক্ষায় থাকি, উনি সালাম দিবে আমি নিব, কিন্তু দেওয়ার ব্যাপারে আমি অগ্রগামী নই। অথচ সকলেই আমরা মাসালা জানি যে সালাম দেওয়াতেই নেকি বেশি, উত্তর দেওয়ার চেয়ে দেওয়ার মধ্যে অনেক নেকি বেশি। অথচ সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব, কিন্তু ওই ওয়াজিবের চেয়েও এই সুন্নাতের সওয়াব বেশি। এমনি শরীয়তের নীতিমালা আছে, ওয়াজিবের সওয়াব বেশি, ফরজের সওয়াব বেশি, কিন্তু এই জায়গায় ভিন্ন নীতিটা, ভিন্ন এই জায়গায় ওই নীতিমালা থেকে এটা বহির্ভূত বিষয় যে সালাম দেওয়া যদিও সুন্নাত, এই সুন্নাতের নেকি ওই ওয়াজিব, উত্তর দেওয়া যে ওয়াজিব তার চেয়ে বেশি নেকি। আর বিশেষভাবে হাদিসের মধ্যে কোথাও বলা হয়েছে যারা প্রথম পর্যায়ে সালাম দিবে, মানুষকে প্রথমেই সালাম দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অন্তরের পরিচ্ছন্নতা দান করেন, অহংকার থেকে মুক্তি দান করেন। অন্তরের মধ্যে অহংকার, এটা আমার আপনার জন্য ক্যান্সার, এই ক্যান্সার ইমানের জন্য বড় ক্ষতি, আমলের জন্য বড় ক্ষতি, অনেক ক্ষতি সাধন করে আমার আপনার ইমান আর আমলের ক্ষতি সাধন করে এই অহংকার। এই অহংকার থেকে মুক্তি লাভ হয় কিভাবে, সালাম যদি প্রথমে দেওয়া যায়। যে কেউ হোক, আমার ছোট হোক, আমার বড় হোক, আমার ছাত্র হোক, আমার কর্মচারী হোক, তাকে আমি আগে সালাম দেব। আল্লাহ রসুল কিভাবে চলেছেন, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বাচ্চাদেরকে সালাম দিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন, কেউ আল্লাহ রসুলকে আগে সালাম দিতে পারেনি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহান সত্তা আর কি হইতে পারে বলেন, তাকে মহান সত্তা কি হইতে পারে, আল্লাহ তাআলার পরেই যার মাতা আর মর্যাদা, তিনি এরকম ভাবে আগে আগে সালাম দিতেন, আগে আগে সালাম। এই জন্য সালাম অধিকারে দেওয়া এবং বিশেষভাবে আগে আগে দেওয়া এবং শুদ্ধভাবে দেওয়া। অনেকে আমরা অশুদ্ধ সালাম দিয়ে, আসলে সালাম হলো একটা দোয়া, সালামটা হলো মুসলমানদের জন্য দোয়া, পরস্পর একে অপরের জন্য নিঃস্বার্থ হয়ে দোয়া দেওয়া। এই দোয়ার কালিমা যদি শুদ্ধ না হয় তাহলে এটা সালাম হয়। বিশেষভাবে শুরুতে হামজা যেটা আছে এটা উচ্চারণ করা ভালো হবে, আসসালামু আলাইকুম, মু মিমের উপরে পেশটাকে প্রকাশ করা আর শুরুতে হামজাটাকে প্রকাশ করা, এইভাবে সালামটা দেওয়ার চেষ্টা করা। আসসালা এখানে একটু টানার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে সহি উচ্চারণ করা। সহি উচ্চারণের সাথে যদি সালাম না হয়, আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এইভাবে যদি হয়, তাহলে আরবি শব্দই হয় না, ওটার অর্থ কি আছে? এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো যে কোনো ভালো কাজে ভালো স্থানে ডানকে প্রাধান্য দেওয়া, আর নিম্নমানের কাজে নিম্নমানের স্থানে বামকে প্রাধান্য দেওয়া। মসজিদে ঢোকা ভালো কাজ, ডান পাকে প্রাধান্য দেওয়া। মসজিদ থেকে বের হওয়া এটা নিম্নমানের কাজ, এই জন্য বের হওয়ার সময় বাম পা আগে, জুতা পরিধান করা ভালো কাজ, ডান পা আগে ঢুকানো। যানবাহনে ওঠার সময় ডান পা আগে দেওয়া, কারণ এটা ভালো কাজ, নামার সময় তার বিপরীত করা, জুতা খোলার সময় বামটা আগে খোলা। এইভাবে যে কোনো ভালো কাজ ভালো স্থান সেখানে ডানকে প্রাধান্য দেওয়া, আর নিম্নমানের কাজ নিম্নমানের স্থান। মনে করেন নেস্টেন যা যায় যেতে একজন, ওটা একটা জরুরি কাজ কিন্তু নিম্নমানের কাজ, ওটা ওই ক্ষেত্রে বাম হাতকে ব্যবহার করা এবং বাম পাকে নেস্টেন যায় আগে ঢুকানো। এগুলি সুন্নাত, এগুলির অনেক দাম, আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদা। আমার আপনার জিন্দেগিতে এগুলি কাজ তো করতেই হবে, কে না করে বলেন? ইস্তিনজা কে না যায়, কে সুযোগ করে না, কে গাড়িতে চলে না, কিন্তু একটু খেয়াল করে যদি এই কাজগুলো করা যায় তাহলে বহু বড় নেকি অর্জন হয়ে যায়। তাই খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। যদি খেয়াল করা যায় তাহলে শুধু আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে যেতে পারে যদি খেয়াল করে চলে। আর দেখি আলে চললে তো আমার আপনার নামাজও হবে না, দেউলিয়া হয়ে যাবো আমি, আপনি আউলিয়া তো হতে পারবো না। তো ভাই আল্লাহ তবারক ওয়া তাআলা আমার আপনার জন্য বড় সুযোগ দিয়েছেন, ইবাদতের অনেক সুযোগ দিয়েছেন, ইবাদত করার। এটা হলো দুই নম্বর গুরুত্বপূর্ণ সুন্নাত। তিন নম্বর গুরুত্বপূর্ণ সুন্নাত হলো যে সবসময় জিকির আর ফিকিরে থাকে। মৌখিক জিকির সবসময় সম্ভব নয়, সকলেই সবসময় মৌখিক জিকির করতে পারবে না, বাকি ফিকিরে থাকা। ফিকির আর ফিকির দুটো শব্দ বলা হয়েছে। ফিকির মানে এরকম ভাবে অন্তরের দ্বারা আখিরাতের ফিকির করা, মৃত্যুর ফিকির করা, পরকালীন জিন্দাগির ফিকির করা, ওটাকেও এক প্রকার ফিকির বলা হয়েছে। একটা হলো সরব সরব জিকির, যেটা মৌখিক জিকির, আর একটা হলো নীরব জিকির, সেটা হলো ফিকির। আমি আপনি ফিকির তো সবসময় করতে পারবো, সব সময় ফিকির করতে পারবো, এমন কোন মুহূর্ত নাই আমার আপনার আখেরাতের ফিকির থাকবে না, আল্লাহ তাআলার বরকতের ফিকির থাকবে না, আল্লাহ তাআলার মহত্বের ফিকির থাকবে না, এরকম কোন সময় তো নাই। এজন্য হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, প্রত্যেকটি সময় আল্লাহ রাসূল জিকিরের সাথে থাকে। প্রত্যেকটি সময় কিভাবে জিকিরে থাকে? হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, তাহলে ইস্তিনজা খানা গেলে উনি জিকিরে থাকতেন? না, ওখানে ফিকির, ওখানে ফিকির থাকবে, মৌখিক ফিকির থাকবে না, কিন্তু ফিকির সবসময় থাকবে। ভাই দিন রাত্রে যে কোনো একটা সময় আমরা তো আসলে ফিকির করি না, আমরা নিজেকে নিয়ে ভাবি না, চিন্তা করি না, আখেরাতকে নিয়ে ভাবি না, নিজের আমলকে নিয়ে ভাবি না, আমরা ভাবি শুধু কামাই রোজগার নিয়ে। নিজেকে নিয়ে ভাবনা করা চাই, চিন্তা করা চাই যে আমার বয়স কত হয়েছে, কত হয়েছে, কতরূপ গেছে আর কতরূপ আছে, এগুলি নিয়ে ভাবনা করা দরকার, মৃত্যু নিয়ে ভাবনা করা দরকার, মৃত্যুর বড়জগৎ নিয়ে ভাবনা করা দরকার, এটাকেই ফিকির বলা হয়েছে। এবাদত নিয়ে ভাবনা করা দরকার যে আমার এবাদত কতটুকু হয়েছে, কতটুকু হইতেছে আর কতটুকু আমার হচ্ছে না। এরকম ভাবে জিকির আর ফিকিরে থাকা, সবসময় জিকির আর ফিকিরে থাকা। ওলামা ইকরামগণ নিয়ম বলেছেন, হাদিসের আলোকে নিয়ম বলেছেন যে উপরে ওঠার সময় অনেকের বাড়িতে দোতলা আছে তিনতলা, উপরে ওঠার সময় সিঁড়ি দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে ওঠা, আর নিচে নামার সময় সিঁড়ি তো আছেই, নামতেই হয় আমাদের, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই কালিমায় জিকির গুলো উচ্চারণ করা। আর সমতল ভূমিতে যখন আমরা চলবো, যেখানে কোনো তালাতে উঠবো না, উপরে উঠবো না, নিচেও নামতে দিই না, সমতল ভূমিতে যখন চলাচল করবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো মুখে জারি রাখবো। এটা এমন আমল, এই আমলের প্রতি যদি পাবন্দি করা যায় তাহলে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহ তবারক ওয়া তাআলার আল্লাহ তবারক ওয়া তাআলার ওলি হওয়ার দরজা এখনো বাকি রাখছেন, বেলায়েতের দরজা বন্ধ হয় নাই, নবুয়তের দরজা বন্ধ হয়েছে। ভাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুমিন বানিয়ে মুসলমান বানিয়ে তো আছে করি বানাই দিয়েছে, ইমানের নেমত যাদের আছে তারা অর্ধেক ওলি, অর্ধেক ওলি, আর বাকি অর্ধেক আমলের দ্বারা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত আমলের কথাগুলো বোঝার, অনুধাবন করার এবং সকলকে আমল করার জন্য তৌফিক দান করে। যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে কারিমার শেষে আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন যে নবীকে অনুসরণ করলে, নবীর সুন্নাতকে অনুসরণ করলে আমি তোমাদের গুনাহকে মোচন করে দিব, তোমাদেরকে আমি পাকসাফ করে দিব, তোমাদেরকে আমি জান্নাত দান করব। এই জন্য ভাই আল্লাহ তাআলার যেটা কথা, আল্লাহ তাআলার যেটা কথা সেই কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কোনো এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দিয়েছেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যদি তোমরা নবীকে অনুসরণ করো, নবীর সুন্নাতকে অনুসরণ করো, আমি নবীর খাতিরে সবকিছুই করেছি, নবীকে রাজি করার জন্য আমি সবকিছুই করেছি, তোমাদেরকেও আমি মাফ করে দিব, তোমাদের গুনাহকে আমি মোচন করে দিব, তোমাদের অন্তরকে আমি পরিচ্ছন্ন করে দিব, আর তোমাদেরকে জান্নাতের উপযুক্ত আমি বানিয়ে দিব। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত বড় ভাগ্যবান করেছেন, সৌভাগ্যবান করেছেন যে সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি সকল নবীদের নবী, তার উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য এই সুন্নাত আমলগুলো আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার এবং কার্যকর করার জন্য আমরা হিম্মত করি, ভাই হিম্মত করি, চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল উম্মতকে নবীর কদর বুঝে, নবীর সুন্নাতের কদর বুঝে আমল করার জন্য সকলকে তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যারা সুন্নাত করি নাই, চার রাকাত সুন্নাত নামাজ আদায় করি।